ارشاد হচ্ছে হে ইমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না নিশ্চিত রূপে সে তোমাদের প্রকাশ্য শত্রু ইমানের মশাল তাওহীদের চেতনা আর শাহাদাতের তামান্না এ তোমার মুক্তির পথের অপরাজেয় হাতিয়ার যৌবনের দুর্বার আবেগ আর অপ্রতিহত শক্তি তোমার আল্লাহর দেওয়া আমানা জেনে রেখো তা কতখানি হক প্রতিষ্ঠায় ব্যয় করেছ তার হিসাব না দেওয়া পর্যন্ত কঠিন কায়ামতের দিনে এক পাও অগ্রসর হতে পারবে না এসো হে তরুণিয়ে গিয়ে এসো ইমানি মশালা হাতে এসো হে তরুণিয়ে গিয়ে এসো ইমানি মশালা হাতে এগিয়ে এসো তাওহীদি পথে বাধা যত আসব তাতে বাধা যত আসব তাতে জাহেলিয়াতের গাড়োয়া ধরের কালো বেড়া জাল ছিঁড়ে হে তরুণ জলদি এসো মুক্তির পথে ফিরে মুক্তির পথে ফিরে এসো হে তরুণিয়ে গিয়ে এসো ইমানি মশালা হাতে এগিয়ে এসো তাওহীদি পথে বাধা যত আসব তাতে বাধা যত আসব তাতে কাটিয়ে এসো ভ্রান্তি আর ভেদাভেদ সংশয় জিহাদ পথে এসো এগিয়ে নেই তোমাদের ভয় নেই তোমাদের ভয় এসো হে তরুণিয়ে গিয়ে এসো ইমানি মশালা হাতে এগিয়ে এসো তাওহীদি পথে বাধা যত আসব তাতে বাধা যত আসব তাতে দৃঢ়চিত্তে এসো হে তরুণ করোনা প্রশংসায় ভরসা বোধের মহান আল্লাহ আমাদের হবে জয় আমাদের হবে জয় এসো হে তরুণিয়ে গিয়ে এসো ইমানি মশালা হাতে এগিয়ে এসো তাওহীদি পথে বাধা যত আসব তাতে বাধা যত আসব তাতে যৌবনের রক্ত মধুর আমানত আল্লাহর অন্ধের মতো বাতিলের পিছে ছুটব না তাইয়ার হকের সাথে বাতিলের যতই বাঁধব না সংঘাত আল্লাহর দিন গালে করতে হাত মিলাব হাত বাতিল শক্তি চূর্ণ করতে হাত বজ্রাঘাত মুক্তির কি পথ দাওয়াত জিহাদ মুক্তির কি পথ দাওয়াত জিহাদ এসো হে তরুণী এগিয়ে এসো ইমানি মশালা হাতে এগিয়ে এসো তাওহীদি পথে বাধা যত আসব তাতে বাধা যত আসব তাতে এসো হে তরুণী এগিয়ে এসো ইমানি মশালা হাতে এগিয়ে এসো তাওহীদি পথে বাধা যত আসব তাতে বাধা যত আসব তাতে